Book 2 91 91 91 الجمل الجانبية باستخدام أن 1 Subordinate clause J-AC Subordinate clause AC ربما سيتحسن الطقس غدا. সম্ভবত আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে. সম্ভবত আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে. كيف عرفت هذا؟ সেটা আপনি কি করে জানতে পারলেন? সেটা আপনি কি করে জানতে পারলেন? أأمل أنه سيتحسن. আমি আশা করছি যে এটা ভালো হবে আমি আশা করছি যে এটা ভালো হবে সায়াতি বিকুল্লি তাকীদ সে অবশ্যই আসবে সে অবশ্যই আসবে হাল হাযা আকীদ এটা কি নিশ্চিত এটা কি নিশ্চিত আলাম আন্নাহু সায়াতি আমি জানি যে সে আসবে আমি জানি যে সে আসবে সায়াতাসিল বিল তাকীদ সে অবশ্যই ফোন করবে সে অবশ্যই ফোন করবে হাক্কান সত্যি সত্যি আতাকিদ আন্নাহু সায়াতাসিল আমার বিশ্বাস যে সে ফোন করবে আমার বিশ্বাস যে সে ফোন করবে النبيت عتيق مؤكدا মদটা নিশ্চয়ই পুরনো মদটা নিশ্চয়ই পুরনো اتعرف ذلك بالضبط আপনি নিশ্চিত জানেন আপনি নিশ্চিত জানেন أظن أنه عتيق. আমার মনে হয় যে এটা পুরনো. আমার মনে হয় যে এটা পুরনো. مديرنا يبدو حسن المظهر. আমাদের বড় সাহেবকে দেখতে সুন্দর. আমাদের বড় সাহেবকে দেখতে সুন্দর. أترى هكذا؟ আপনার তাই মনে হয় আপনার তাই মনে হয় আনা আরা হাত্তা আন্নাহু ইয়াবদু হাসনান জিদ্দান আমার ওনাকে খুব সুদর্শন লাগে আমার ওনাকে খুব সুদর্শন লাগে লাদাই আল মুদির সাদিকা বিল তাকীদ বড় সাহেবের নিশ্চয়ই কোনো মেয়ে বন্ধু আছে বড় সাহেবের নিশ্চয়ই কোনো মেয়ে বন্ধু আছে আপনার কি সত্যিই তাই মনে হয় আপনার কি সত্যিই তাই মনে হয় ইন্নাহু মুমকিন জিদ্দান আন্না লাদাইহি সাদিকা ওনার মেয়ে বন্ধু থাকার খুবই সম্ভাবনা আছে ওনার মেয়ে বন্ধু থাকার খুবই সম্ভাবনা আছে